মজননী জানি তুমি ফিরে আসবে না আর, ও মজননী জানি তুমি ফিরে আসবে না আর, জান্নাত হতে গো জান্নাত হতে ভুলেছ কি সন্তানে তোমার, কেঁদে কেঁদে আজ আমি পাই না কেন দেখায়ার, কি করি বলো গো কি করি বলো, একা একা এই মায়ার দুনিয়ায়, ও মজননী জানি তুমি ফিরে আসবে না আর, জান্নাত হতে গো জান্নাত হতে ভুলেছ কি সন্তানে তোমার, ও মজননী জানি তুমি ফিরে আসবে না আর, রেখেছিলে গর্ভে আমায় দশ মাস ধরে, নিজে না খেয়ে খাইয়েছিলে কত আদর করে, রেখেছিলে গর্ভে আমায় দশ মাস ধরে, নিজে না খেয়ে খাইয়েছিলে কত আদর করে, সে গজল গাইবে গো সে গজল গাইবে কে আর বলো, আমায় ঘুম পাড়াবার, ও মজননী জানি তুমি ফিরে আসবে না আর, জান্নাত হতে গো জান্নাত হতে ভুলেছ কি সন্তানে তোমার, ও মজননী জানি তুমি ফিরে আসবে না আর, কত কষ্ট দিয়েছি আমি মাগো তোমার পরে, দুটি গালে চুমা দিতে তবু আমায় দরে, কত কষ্ট দিয়েছি মাগো আমি তোমার পরে, দুটি গালে চুমা দিতে তবু আমায় দরে, মাফ করিয়া গো মাফ করিয়া দিতে তুমি আমায় বারে বার, ও মজননী জানি তুমি ফিরে আসবে না আর, শিখিয়েছিলে কলেমা নামাজ আর রাখতে রোজা, শিখিয়েছিলে কলেমা নামাজ আর রাখতে রোজা, তাই তো আমি করিনি তা কভু গো কাজা, শিখিয়েছিলে কলেমা নামাজ আর রাখতে রোজা, তাই তো আমি করিনি তা কভু গো কাজা, পেরেশানি গো, পেরেশানি কেন তবু এত আমার উপর, তোমা জননী জানি তুমি ফিরে আসবে না আর। দেখেছি তোমায় দিনের আমল আর করতে তেলাওয়াত, শত দুঃখেও ছাড়নি কভু তুমি ইবাদত। দেখেছি তোমার দিনের আমল আর করতে তেলাওয়াত, শত দুঃখেও ছাড়নি কভু তুমি যে ইবাদত। রোগ শোকে হতো জানি কত বিপদ, খোদার কাছে চাইতে তুমি সাফায়াতের পথ, করতে দোয়া গো, করতে দোয়া ওমর খোদা পাবো কবে দিদার, তোমা জননী জানি তুমি ফিরে আসবে না আর। তোমার দোয়ায় তোয়াফ কাবা হবে যে আমার, করো ক্ষমা আগের মতো তুমি একবার, তোমার দোয়ায় তোয়াফ কাবা হবে যে আমার, করো ক্ষমা আগের মতো তুমি আর একবার, তোমার সাথে গো, তোমার সাথে চাই থাকিতে এমডি মেহবুব গো নাগার, তোমা জননী জানি তুমি ফিরে আসবে না আর। জান্নাত হতে গো, জান্নাত হতে ভুলেছো কি সন্তানে তোমার, কেঁদে কেঁদে আজ আমি পাই না কেন দেখায়ার, কি করি বলো গো, কি করি বলো একা একা এই মায়ার দুনিয়ায়, ওমা জননী জানি তুমি ফিরে আসবে না আর, ওমা জননী জানি তুমি ফিরে আসবে না আর।